এবং সে আখেরাতের জন্য কিছু প্রস্তুতি, কিছু সামানা, কিছু তৈয়ারি, কিছু সঞ্চয় তার নিতে হবে। এই শিক্ষা একমাত্র কোরআন ও হাদিস দেয়। এজন্য যখন মানুষ কোরআন ও হাদিসের সংস্পর্শে, সান্নিধ্যে, সহবতে আসতে থাকে, তখন এই মানুষটার মধ্যে এই কোরআনের শিক্ষার কারণে তার ভিতরে আখেরাতের ফিকির তৈরি হয়। আর যখন মানুষটা কোরআনের সংস্পর্শে আসে না, কোরআন ও হাদিস থেকে দূরে থাকে, তখন এই মানুষটার সামনে শয়তান, দুনিয়া, বিভিন্ন স্কিম, বিভিন্ন প্রোগ্রাম দিয়ে দিয়ে দিয়ে তার হায়াতকে মনে হয় আরো হাজার বছর বাঁচবে এমন ভাবে তাকে চিন্তায় ফেলে রাখে। যদি ঈশান নামাজের পরে এই জায়গায় না বসতাম, বাসায় যাইতাম, যাওয়ার পরে বাসা থেকে লিস্ট আসতো, বাজার সদায় লাগবে, এই লাগবে, ওই লাগবে, এখন নাও কালকে আনে, কালকে না হলে পরে আনে, অসুস্থ ডাক্তারের কাছে যাইতে হবে, ওষুধ আনতে হবে, একটার পর একটা পেরেশানি থাকবে। এমন কোনো বাসা নাই, এমন কোনো পরিবার নাই যে আমার টাকা 1 কোটি আছে, তুমি খাও দাও, আমার কোনো ডিস্টার্ব করে না, না, বাড়ি গাড়ি সব কিছু আছে, তারপরও আমাকে এদের পেছনে সময় দিয়ে আমার আখেরাতের ফিকির, আখেরাতের চিন্তা করার একটা সেকেন্ড তারা আমাকে সাহায্য করবে না। একমাত্র সাহায্য করবে কোরআন ও হাদিসের সংস্পর্শ। কোরআন ও হাদিসের সংস্পর্শ মানুষের বাস্তব চোখকে খুলে দেয়। কবি ইকবাল কত সুন্দরভাবে বলেছেন যে ইউরোপ, আমেরিকা বহুত জায়গা ঘুরছি, কিন্তু কেউ আমাকে সঠিক সন্ধান দিতে পারে নাই। যখন কোরআনের সংস্পর্শে আসছি, তখন এই কোরআন আমার জীবনের বাস্তব সঠিক ঠিকানার সন্ধান দিয়েছে। বাস্তবতা কি? চাকরি করতেছে, টাকা পাচ্ছে, মাস গেলে সেই মাস গেলে বাড়ি ভাড়া, বাজার টাজার সবকিছু দিচ্ছে, দিতে দিতে দিতে শক্তি সব শেষ, এখন পেনশনে যাচ্ছে, এখন সে জীবন শেষ মুহূর্তে, এখন সে তার আত্মীয় স্বজন পরিবারের কাছে হয় বোঝা, না হয় টাকা থাকলে, শক্তি থাকলে এখনো কিছু তাকে চুষে খাওয়ার মতো গায়ে এখনো কিছু আছে। আর যদি এই মানুষটা কোনো একটা সময় থেকে কোরআনের সংস্পর্শে এসে যায়, তাহলে তার দুনিয়াও চলবে, চাকরিও চলবে, ব্যবসাও চলবে, সংসারও চলবে, কিন্তু সাথে সাথে তার আখেরাতের ঠিকানার জন্য সে কিছু প্রস্তুতিও নিতে থাকবে। এই যে শিক্ষা, এই শিক্ষা একমাত্র কোরআন ও হাদিসের সংস্পর্শে, কোরআন ও হাদিস সংক্রান্ত যে জায়গায় আলোচনা হয় সে জায়গায় এই শিক্ষা দেয়, অন্য কোথাও এই শিক্ষা দেয় না। অফিসে যাবেন, 3 বন্ধু একসাথে বসবেন, আমরা সমিতি করছি একটা, অমুক জায়গা জায়গা কিনছি, 1 মাসে মাসে 1000 টাকা করে দে, 100 বছর পরে ওই জায়গা দখলে হবে, আরো 100 বছর পরে ওই জায়গা বিল্ডিং করবো, আরো 100 বছর পরে থাকবো, 300 বছর পর হায়াত কেউ পাবে না, তারপর টাকা জমা দেবো। দরকারে করতে হবে, ঠিক আছে, এটা ইসলাম অস্বীকার করে না, কিন্তু এই চিন্তায় যে একটা মানুষ 24 ঘন্টা সময় ব্যয় করতেছে, এটা হলো নিন্দনীয়। আখেরাতের ফিকির করার পর, মূল ফিকির করার পর, দুনিয়ার জন্য যতটুক প্রয়োজন এতটুক দেওয়া ইসলামও বলে, কিন্তু আখেরাতের জন্য দিতে হবে, এই দেওয়ার শিক্ষাটা কোরআনে কারীম দেয়। সেই কোরআনে কারীমের সংস্পর্শে এসে কিছু সময় কাটাবার তৌফিক পেয়েছি, এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তেলাওয়াত কিরত আয়াত সূরাতুন নিসার 47 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, হে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আসমানি কিতাব, তোমরা ঈমান আনো, যেটা আমি তোমাদের কাছে অবতীর্ণ করেছি এখন কোরআনে কারীম, সেই কোরআনে কারীমের উপর তোমরা ঈমান আনো। এই কোরআন তোমাদের কাছে আগের থেকে যে কিতাব আছে, তাওরাত, ইনজিল, জাবুর, এই কিতাবের যে এলেম আছে, এই কিতাবকে সত্যায়ন করে এমন কিতাব আমি তোমাদের কাছে অবতীর্ণ করেছি। তোমাদের কাছে আগের থেকে যে কিতাব রয়েছে সেই কিতাবকে সত্যায়ন করে এমন কিতাব আমি অবতীর্ণ করেছি, এটার প্রতি তোমরা ঈমান আনো। ততক্ষণের আগে, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের চেহারাকে বিকৃত করে তোমাদের চেহারাকে পিছনের দিকে ফিরাই দিব, অথবা তোমাদেরকে লানত করব বা তাদেরকে লানত করব, যেমনটি লানত করেছিলাম আসহাবা সাবত, শনিবার ওয়ালাদের উপর, আল্লাহ তাআলার ফয়সালা চূড়ান্ত। এই হলো আয়াতের তর্জমা। আয়াতটা অবতীর্ণ হয়েছে, একটা মূল কারণ আছে, শানে নুজুল, প্রেক্ষাপট। আসমানি কিতাব অবতীর্ণ হলে কোরআনে কারীম অবতীর্ণ হলে অতীত কিতাবওয়ালার বলতেছিল যে এই কিতাবের উপর ঈমান আনার আবার কি দরকার, আমাদের কাছে তো কিতাব আছেই, যাচাই করা তুলনা করা এইটার দিকে তারা না যেয়ে তারা এই কথা বলতেছিল। আল্লাহ তাআলা হুকুম দিলেন কিতাবের প্রতি ঈমান আনো, সাথে সাথে দুইটা হুমকি দিয়ে দিলেন শাস্তির ভয়। একটা ভয় হলো যে তোমাদের চেহারাকে বিকৃত করে দেওয়া হবে, পরিবর্তন করে দিয়ে তোমাদেরকে চেহারা তোমাদের চেহারাকে ফিরাই দেওয়া হবে পিছনের দিকে, অথবা শনিবারওয়ালাদের প্রতি যেভাবে লানত করা হয়েছিল, অভিশাপ দেওয়া হয়েছিল, এমন অভিশাপ তোমাদের উপর আসবে, এর আগেই তোমরা আসমানি কিতাবের উপর ঈমান আনো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানি কিতাবের একজন বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি যে আয়াত শোনালেন, তখনও তিনি ইহুদি, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ধর্মের উপর ঈমান ছিল এবং আসমানি কিতাবের আলেম ছিলেন উনি। এই আয়াত শোনার সাথে সাথে উনি ওনার চেহারায় হাত ঢেকে দুইটা চোখ খোলা রেখে দৌড় দিয়ে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বলেন, হে আল্লাহ রসুল, আমি আপনার প্রতি ঈমান এবং কোরআনের প্রতি ঈমান আনতেছি, আমার ঈমানকে আপনি সত্যায়ন করেন, না হলে হয়তো আমার চেহারা বিকৃত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয় যে কাব বলে যে আল্লাহ রসুল আমাকে কয়েকটা দোয়া শিখ, আমি কয়েকটা দোয়া শিখেছি, সেই দোয়া যদি আমি না পড়তাম তাহলে ইহুদিরা আমাকে জাদু করে গাথা বানায় রাখতো, ইহুদিরা আমার প্রতি এত রাগ, কারণ আমি আসমানি কিতাবের আলেম, আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি মানে তাদের মূল অস্তিত্ব এখন ভিত্তি মজবুত হয়ে গেছে, ভিত্তি দুর্বল হয়ে গেছে, আমি ইসলাম গ্রহণ করার কারণে তাদের যে ভিত্তি ছিল আমি আসমানি কিতাবের আলেম, আমি যদি ইসলাম গ্রহণ করে ফেলেছি এখন তাদের আর ভিত্তি মজবুত নাই, ভিত্তি দুর্বল হয়ে গেছে, কাব আক্ষেপ করে বলতেন এটা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারায় হাত দিয়ে দৌড়ে গেছে আল্লাহর রাসূল, আমি ঈমান এনে নিয়েছি, আমার চেহারা বিকৃত হওয়ার আগে। দুইটা শাস্তির কথা, এক নম্বর শাস্তি হলো চেহারা বিকৃত হওয়া, দ্বিতীয় নম্বর হয় চেহারা বিকৃত হবে না হয় শনিবার ওয়ালাদের প্রতি যেভাবে অভিশাপ দেওয়া হয়েছে সেভাবে তোমাদের প্রতি অভিশাপ দেওয়া হবে। তাওরাত ওয়ালাদেরকে বলতেছে আল্লাহ তাআলা তখনকার যুগের ইহুদিদেরকে, শনিবার কি দুইটা শাস্তির একটা শাস্তি। তাফসিরে কুরতুবি একটা তাফসিরের কিতাব আছে, তাফসিরে কুরতুবি বলতেছে যে আল্লাহ তাআলা দুইটা শাস্তির কথা বলতেছেন, হয় এটা না হয় ওইটা, যেহেতু দ্বিতীয়টা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন শনিবার ওয়ালাদের প্রতি যে আজাব, সে লানত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুতরাং চেহারা বিকৃতির শাস্তি তাদের উপর আসে নাই। শনিবার ওয়ালাদেরকে কি শাস্তি দিয়েছিলেন, সিরিয়া, এখন যে সিরিয়া বলা হয় এই সিরিয়ার একটা এলাকা ইহুদি সম্প্রদায়, ইহুদিদের উপর আল্লাহ তাআলার বিধান ছিল যে শনিবারের দিন তারা কোনো উপার্জন করবে না, মাস স্বীকার করতো, মাস স্বীকার করবে না, তারা শনিবারের দিন ইবাদত বন্দেগী করবে। আর আল্লাহ তাআলার নিয়ম হলো আল্লাহ তাআলা যে কাজটাকে বান্দার জন্য নিষেধ করে ওই কাজটা শয়তান বান্দার কাছে সুন্দর করে দেখায়, যেটা নিষিদ্ধ কাজ এটা ভালো লাগে, আর যেটা হালাল কাজ অনুমতি কাজ এটা ভালো লাগে না। ছোট ছোট ছাত্ররা রয়েছে, রাস্তায় অনেক কিছু দেখতে ভালো লাগে কিন্তু বাসায় যেয়ে দেখতে ভালো লাগে না, ওটা নিষেধ এই জন্য। অবৈধ টাকা নিতে খুব ভালো লাগে কিন্তু হালাল উপার্জন করে নিজের বেতনের টাকা এটা খুব শক্ত করে আটকে ধরে, অবৈধ টাকা খুব অবাধে ছাড়ে। এক কথায় হারাম জিনিস, নিষিদ্ধ জিনিস শয়তান মানুষের সামনে সুসজ্জিত করে দেখায় যাতে মানুষ এই হারামের দিকে ধাবিত হয়। হাদিসেই আছে যে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে জান্নাত দেখতে দিলেন, জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম সহ সমস্ত ফেরেশতা জান্নাত দেখে, অধিকাংশ ফেরেশতা জান্নাত দেখে এসে বলেন, ইয়া আল্লাহ, এই জান্নাতের যে নিয়ামত দিয়ে রাখছেন এই নিয়ামতের কথা কেউ শুনলে সে দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়ে হলেও সে জান্নাতে যাবে। জাহান্নাম দেখালেন একই কথা, যে আল্লাহ জাহান্নাম যেভাবে আপনি শাস্তি ব্যবস্থা করেছেন দুনিয়ার রিমান্ডে কেউ যাইতে চায় না, শক্ত রিমান্ডে যে একবার যায় সে আল্লাহর কাছে মাফ চায়, এই আজাবের জন্য কারণ কাউকে না দেয়। জাহান্নামের এত বড় শাস্তি এই যে শুনবে সে যে কোনো উপায়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ তাআলা এই দুইটা দেখানোর পরে দ্বিতীয়বার আবার পাঠালেন, দ্বিতীয়বার পাঠানোর আগে জান্নাতের উপরে গুনাহের যে মজা, গুনাহের স্বাদ, গুনাহের আকর্ষণ, এগুলোকে একটা আকৃতি দিয়ে ওই জান্নাতের উপরে আবরণ দিয়ে রাখলেন, আর জাহান্নামের উপরে ইবাদতের কষ্ট। সকালে ঘুম থেকে উঠতে বড় কষ্ট লাগে, শহরের মানুষ 11টার সময় 12টার আগে তো, 11টার আগে তো কেউই ঘুমায় না, 12টার সময় ঘুমাবে, আবার ভোর 5:30টার সময় উঠে ফজরের নামাজ পড়তে হবে, শীতকালে দিন ওযু করতে হবে, মহিলা হলে কাজ পর্দায় থাকতে হবে, হালাল খাইতে হবে, এই যে কষ্ট, ইবাদতের কষ্টকে একটা আকৃতি দিয়ে এটাকে আল্লাহ তাআলা উপরে আকৃতি দিয়ে জান্নাতের উপর দিয়ে রাখলেন, আর গুনাহের মজাকে আকৃতি দিয়ে আকর্ষণ দিয়ে জাহান্নামের উপরে দিলেন। জান্নাতের উপরে দিলেন ইবাদতের কষ্ট, আর জাহান্নামের উপরে দিলেন গুনাহের মজা। দিয়ে ফেরেশতাদেরকে দ্বিতীয়বার দেখতে বললেন, যাও এবার দেখে আসো। ফেরেশতারা যখন জাহান্নামের উপরে গুনাহের মজা, স্বাদ, আকর্ষণের আকৃতি দেখতে পারলেন যে লোভনীয়, তখন ফেরেশতা এসে বললেন, ইয়া আল্লাহ, এই গুনাহের আকর্ষণ থেকে বেঁচে থেকে জাহান্নাম থেকে মুক্তি পাবে এটা তো বড় কঠিন কাজ হবে। ইবাদত কষ্ট, ইবাদতের কষ্টকে জান্নাতের উপর দিয়ে রাখলেন। ফেরেশতারা এসে বললেন, ইয়া আল্লাহ, ইবাদতের কষ্ট সহ্য করে বান্দা দুনিয়া থেকে জান্নাত হাসিল করে নেবে এটাও তো কষ্ট হবে। আল্লাহ তাআলা গুনাহের কাজ এটা মানুষের কাছে আকর্ষণীয়। ওই শনিবারওয়ালারা, সিরিয়ার ওই এলাকার লোকেরা, তারা সবসময় মাছ ধরত, কিন্তু শনিবারে এদের মাছ ধরা নিষেধ ছিল। এই দিন এদের কাছে মাছ বেশি আসা শুরু করলো, এই দিন মাছটা খুব বেশি আসা শুরু হয়েছে। তখন শুরুর দিক দিয়ে এরা মাছ বিভিন্নভাবে আটকায় রাখা শুরু করলো, বাঁধ দিল, বড় বড় মাছের লেজে বিভিন্ন জায়গা দড়ি বেঁধে রশি বেঁধে আটকায় রাখতো পানির মধ্যে, শিকার করতো না, বিভিন্নভাবে বাহানা দিয়ে আটকায় রাখার পর শনিবার চলে গেলে রবিবারে মাছ শিকার করতো, ওই মাছগুলো পানি থেকে ধরে নিয়ে আসতো। এভাবে কিছুদিন করতে থাকলো, করতে থাকতে থাকতে এক পর্যায়ে তারা সরাসরি মাছ ধরা শুরু করলো। এটা কিন্তু গুনাহের একটা ধর্ম, শুরুতে অবৈধ টাকা খায় বাহানা দিয়ে, আর একজনের মাধ্যমে খায়, দ্বিতীয়বার খায় একটু লজ্জা শরম দিয়ে, না ভাই দিয়ে কি দরকার, না ভাই কি দেয়, তৃতীয়বার একবার লজ্জা শরম ভাঙ্গি দিয়ে খায়, টাকা দিতে হবে, তৃতীয়বার না দিলে ভাই আটকে ফেলা যায়, যাক টাকা দিবে না কি করুন। তা গুনাহের আসরের পর আমাদের তালিমে গিয়েছে বারবার যে গুনাহের ক্ষতি একটা হলো গুনাহ করতে করতে মজ্জাগত হয়ে যায়, তখন গুনাহ করতেই তার স্বভাবে পরিণত হয়ে যায়। শনিবার ওনাদের স্বভাবটা এমন ছিল যে শুরুতে তারা বাহানা করত, বাহানা করতে করতে এক পর্যায়ে এমন হলো যে শনিবারে তারা সরাসরি মাছ ধরা শুরু করলো। তখন সমাজের তিন শ্রেণীর মানুষ বিভক্ত হলো, এক শ্রেণী মানুষ এই কাজকে বাধা দিয়ে যখন পারলো না তখন তারা তাদের এলাকা আলাদা করে নিল, বস্তির মতো আলাদা করে নিল, আর বাকি যে এলাকা লোক ছেলেরা দুই ভাগ, এক হলো বয়স্ক মানুষ, এরা মাছ ধরতে পারতো না কিন্তু এরা সমর্থন করত, মাছ আনলে খাইতো এবং এই মাছের পক্ষে এরা, মাছ ধরার পক্ষে এরা ছিল। আর এক ধরনের যারা মাছ শিকার করতো, তিন শ্রেণীর মানুষ, এক শ্রেণীর অন্যায় মনে করে এটাকে বিরত থাকলো, আর এক শ্রেণীর মানুষ মাছ ধরলো, আর এক শ্রেণীর মানুষ এই মাছ ধরাকে সমর্থন করতো এবং এদের সাথে ছিল। তাফসীরে ইবনে কাসির, তাফসীরুল মা, তাফসীরে মারিফুল কোরআন সহ সব কিতাবে আছে, হঠাৎ করে একদিন ওই ভালো যে বস্তিওয়ালারা, তারা দেখলো এই বস্তিতে কোনো আওয়াজ দাওয়াজ হয় না, নীরব নিস্তব্ধ, সকাল হয়ে গেছে এরা বের হয় না কেন। তখন এরা দেখতে আসছে, দেখতে আসার পরে দেখে যে এদের মধ্যে যতগুলো মানুষ ছিল সবার আকৃতি দুই ধরনের হয়েছে, এক ধরনের হয়েছে বানরের মতো, আর এক ধরনের হয়েছে শুকরের মতো। এক ধরনের মানুষ বানরের মতো হয়ে গেছে, আর এক ধরনের হয়েছে শুকরের মতো। ওই যে নেককার যে বস্তিটা ছিল এই বস্তির মধ্যে এদের আত্মীয় স্বজন ছিল, যখন ওরা এদের কাছে দেখতে আসছে, এরা যখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে দেখতে এসে, দেখে এরা এদের আপনজনকে দেখে চিনতেছিল, কিন্তু ওদের জবানে মুখে কোনো ভাষা ছিল না, চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল। এই যে দুই শ্রেণীর লোক হলো, কারা এরা? যারা সরাসরি মাছ ধরতো এরা হয়ে গেছিল বানর, এরা হয়ে গেছিল বানর। আর যারা বুড়া সমর্থন করত এবং এটাকে বিভিন্ন বুদ্ধি দিত, এই মাছ আটকায় বুদ্ধি দিয়ে এদের থেকে আসছিল। মানুষের বয়স যত বেশি হয় বুদ্ধি তত কিন্তু বেশি হয়, ছোট মানুষের বুদ্ধি কম। একটা গল্প আছে, গল্পের আগে বলি শয়তানের কথা। শয়তানের এত বুদ্ধি কেন? শয়তানের হায়াত অনেক বেশি। শয়তান কারে কিভাবে গোমরা করতে আসে বুদ্ধি তার আছে। এই জন্য নেককার মানুষ বয়স্ক হলে তার দাম যেমন বাড়ে, বদকার মানুষ বয়স বাড়লে তার মধ্যে কুবুদ্ধিও বেশি বাড়ে, তার মধ্যে ওই ধরনের বেশি বুদ্ধি। যুবক মানুষ দরম আরো কাটো, আর যদি বদকার হয় বয়স বেশি হয় এর মধ্যে এই ধরনের খারাপ বুদ্ধি বেশি হয়। এই জন্য আল্লাহ তাআলা এই দুই শ্রেণীকে এইভাবে আজাব দিলেন। হাদিসেরকে দেওয়া আছে মুসলিম শরীফ, সহি মুসলিম শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সাহাবা একরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রসুল, এই বানর আর শুকর এরা কি আমাদের সামনে যে বানর শুকর দেখি এরা কি এরা? অনেকে মানুষ মনে করে যে এই বানর মানে ওই বানর, এই জন্য এত দুষ্ট। দেখেন না বানর কত ঠান্ডা হয়ে থাকতে দেয় না। বানরের একটা গল্প আছে আর মানুষ যে অনুকরণীয় এটা একটা গল্প আছে। এক লোক টুপি নিয়ে টুপি বিক্রি করতে যাচ্ছে, তার টুপির চাকা এক জায়গায় রাখে, সে গেছে তার ব্যক্তিগত এক বাথরুম সারার জন্য, পেশাব করার জন্য। এসে দেখে জাকায় একটা টুপিও নাই, ওই গাছের দিকে তাকায় দেখে যে সব হুজুর হয়ে গেছে, সব হুজুর হয়ে গেছে। এখন বড় বিপদে পড়ছে, বানর তো দেখে খেলা, বানর অনেক বুদ্ধি আছে, আপনি লোক দিলেও তারা। তখন তার পাশের একটা লোক বললো যে তোর কোনো চিন্তা নেই। তা কি চিন্তা? তা তোর মাথায় যে টুপিটা আছে এই টুপিটা দিয়ে তুই ওদের গায়ে ঠিককে মার। দেখ তোর মাথার টুপিটা একটা, তো এটা দিয়ে তুই ফিটকে মার ওদের কাছে, দেখবি এই ফিটকে মারা সবচেয়ে সবাই তারা মাথার টুপি খুলে নিয়ে তারা তারা ওই টুপি তোর কাছে ফিটকে মারবে। এই জন্য বলা হয় বানরের মধ্যে একটা সবল অনুকরণীয়, বানর অনুকরণে বড় পাকা। আমাদের মুসলমান জাতীয় কিন্তু কি অনুকরণে বড় পাকা, চিন্তা করবে না আমি কার কথা শুনতেছি কার দিকে যাচ্ছি এটা চিন্তা করবে না। আল্লাহ তারা বিবেক দিয়েছে, বিবেক দিয়ে চিন্তা করা দরকার, এটা করে না। বানর এখন যে বানর আছে শুকর আছে এরা ওরা না, যেটা বলতে চাচ্ছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল বললেন এরা তিন দিন পরে ওইভাবে তারা মারা গেছে, এরা আর দুনিয়ার বুকে নাই। দুনিয়ার বুকে বানর শুকর আগেও ছিল পরেও আছে, কিন্তু এরা যে বানর শুকর হয়ে গেছিল এরা আর দুনিয়ার বুকে থাকি নাই। এর কারণ আছে, কারণ হলো আল্লাহ তাআলা অতীতে অনেক জাতিকে উম্মতের মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য, আমাদের একটা বৈশিষ্ট্য আছে, বিশেষ গুণ আছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া করেছিলেন তন্মধ্যে একটা দোয়া এটা করেছিলেন যে আল্লাহ আমার জাতিকে আপনি সামগ্রিকভাবে মৌলিকভাবে জাতি সবাইকে একসাথে ধ্বংস করে দিয়েন না, আমার জাতিকে আপনি বিকৃত করেন না, চেহারা বিকৃত করেন না। অতীত যদি আপনি ইতিহাস পড়েন, বিশেষ পড়া লাগবে না, কোরআনে কারিমের কয়েকটা সূরা হুদ বা কয়েকটা সূরা পড়লেই দেখবেন অতীতে একটা জাতি আল্লাহর হুকুম না মানার কারণে তাকে একেবারে সমূলে সবাইকে উচ্ছেদ করে দিয়েছে। লুত আলাইহিস সালামের সম্প্রদায়, সালে আলাইহিস সালামের সম্প্রদায়, হুদ আলাইহিস সালামের সম্প্রদায় এক এক জাতিকে এক একবার ধরছেন, একজনকে তুফান দিয়ে, একজনকে আকাশ থেকে বৃষ্টি দিয়ে, একজনকে জমিন উল্টায়, এবং নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে, আর কাউকে বাকি রাখি নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদীর একটা বৈশিষ্ট্য হলো যতই গুনাহ করবে না কেন, গুনাহ করতে করতে গুনাহ অনেক করবে, কিন্তু এদেরকে আল্লাহ তাআলা সবাইকে একসাথে ধরো শেষ করবেন না, ধ্বংস করবেন না, আল্লাহ রসুলের দোয়ার বরকতে। এরা ধ্বংস হওয়ার উপযুক্ত, কিন্তু আল্লাহ রসুল এই জাতির জন্য দোয়া করে গেছেন, ইয়া আল্লাহ এই জাতিকে আপনি বিকৃত করেন না, এই জাতির চেহারা বিকৃত করেন না, বাহ্যিকভাবে ভিতরগত দিক থেকে তো ঠিক আছে। হাসরের ময়দানে আছে যে আল্লাহ তাআলা বলেন আফওয়াজা, দলে দলে উঠবে, কেউ শুকরের আকৃতি নিয়ে, কেউ বানরের আকৃতি নিয়ে, এক একজন এক একটা জীবজন্তুর আকৃতি নিয়ে উঠবে। দুনিয়াতে যে যেভাবে চলছে তার হাসরের ময়দানে এভাবে আকৃতি নিয়ে উঠবে, একটা অবস্থায় তারা এভাবে কাটবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলী ছিলেন দিল্লির শাহী মসজিদের খতিব, বড় বুজুর্গ মানুষ ছিলেন, নজরের হেফাজত, নিজের চোখের হেফাজত এত শক্তভাবে করতেন, সাথে একটা রুমাল ফেলে দিতেন সামনে, সামনে একটা রুমাল ফেলে দিতেন। আমাদের তো বলা হয় রুমাল ফেলার দরকার নেই, ভাই উপরের দিকে তাকায় না সামনের দিকে তাকান, তাহলে কি হবে? নজরের হেফাজত হবে। নিচের দিকে তাকালে একমাত্র নজরের হেফাজত, এছাড়া নজরের হেফাজত সম্ভব না। এ জায়গার থেকে বাসায় যাবেন, 200 ফিট 300 ফিট বাসা, তারপরে যদি আপনি নজরের হেফাজত না করতে চান, আপনার ওই চোখের হেফাজত হবে না, আপনার চোখ দ্বারা গুনাহ হয়ে যাবে। তা বুজুর্গানে দিন যারা হতেন তারা এমন ভাবে শক্তভাবে নিজের চোখের হেফাজত করতেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি সামনে একটা সাদা রুমাল ফেলে দিতেন, নিচের সামনে এক দুই হাত দেখা যাবে, আস্তে আস্তে হাঁটতেন। দিল্লির শাহী মসজিদে যখন উনি শেষের দিকে বড় বুজুর্গ হয়ে গেলেন আস্তে আস্তে, তখন জুমার বয়ানও করতেন সামনে রুমাল ফেলে দিয়ে। এটি কি সম্ভব? প্রদীপ সাহেব যদি চেহারা না দেখে তাহলে সম্ভব না। অনুরোধ করলেন, কিন্তু বুজুর্গ মানুষ, সামনে কেউ সামনাসামনি বলতে পারে না। শ্রদ্ধার খাদেম বারবার বলতেন, খাদেম একবার বলে ফেললেন, হুজুর আপনি এভাবে কেন থাকেন? রুমাল দিয়ে আপনার চেহারা কাউকে দেখতে দেন না, কেউ দেখতে পারে না, দেখতে চাইলে হাত দিয়ে উষা করে তার সাথে কথা কান, এটা তো কেমন লাগে? শাহ আব্দুল আজিজ মহাদ্দেসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি খাদেমের মাথায় সামান্য সময়ের জন্য ওনার সাদা রুমালটা দিয়েছিলেন, দেওয়ার সাথে সাথে খাদেম অজ্ঞান হয়ে পড়ে গেছে। খাদেমকে খুশি ফেরানো হয়েছে মাথায় পানি দিয়ে, পরে জিজ্ঞেস করা হয়েছে যে কি দেখলেন, খাদেম বলে যে আমার মাথা যখন রুমাল দিয়েছে আমি সামনে মানুষ মাত্র কয়েকজন দেখছি, বাকি কেউ শুকর কেউ কুকুর বিভিন্ন আকৃতি দেখেছি, দেখি আমার ভয় হয়ে গেছে। আমাদের মুক্তি দেলাওয়ার সাহেব আকবর কমপ্লেক্সের হুজুর বলেন, ট্রেনের এক হুজুর ছিল ওনাদের ওস্তাদ, একবারই দিয়াপদ খাইতে গেছে, সবাই খাচ্ছে আর উনি হাঁটতেছে আর খুব বলছে হাই হাই, কি খাই মানুষ, এতো পায়খানা খাচ্ছে, এতো পায়খানা খাচ্ছে। পরে জরিপ করে দেখা গেল এই যে দিয়াপদ খাচ্ছে হারাম টাকার দিয়াপদ খাচ্ছে, হারাম টাকার দিয়াপদ খাচ্ছে। এই ফেনি বাড়ি বাংলাদেশে হুজুর ওনার থেকেই শুনছেন, কয়ে একদিন উনি এক বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর বাথরুম থেকে বের হয়ে আসছে, বের হয়ে আসার পর জিজ্ঞেস করে হুজুর কি হলো, না এই জায়গায় বাথরুম করা যাবে না, আর এক জায়গায় যাও কেন? পরে বারবার জিজ্ঞেস করার পরে বলছে আমি বাথরুমে বসছি, বাথরুমে একটা ইট বলতেছে, আমি হারাম টাকার ইট, তুই আমার ব্যবহার করিস না। এটা হলো মানুষের ভিতরগত কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, বিকৃতি হয়ে যায়, এটা তো হবে, এটা তো মানুষের আমলের কুফল, মানুষের গুনাহের কুফল, কিন্তু বাহ্যিকভাবে মানুষের বিকৃতি হবে না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদকে রক্ষা করেছেন। ওই শনিবারের ব্যাপারে এই দুই জাতির কথা যে আছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল বললেন যে না, বানর শুকর আগেও ছিল এবং পরেও আছে, তারা যে হয়েছিল তারা তিন দিন ছিল, কেন যে আর যে জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেন ওই জাতিকে আল্লাহ তাআলা বিকৃতি করে দুনিয়ার বুকে রাখেন না, রাখলে কি হবে, মানুষের জন্য স্পষ্ট ভীতি হয়ে যাবে, মানুষের জন্য পরীক্ষা থাকবে না তাদের। আর যদি এমন হইতো যে কেউ জিনা করলে হারাম খাইলে তার চেহারা বিকৃত হয়ে যেত, তাহলে রাখলে সবাই এ সমস্ত গোনা করা হারাম খা ছেড়ে দিত, যে না ওর ও এমন হয়ে গেছে শুকর হয়ে গেছে, তা আমারও তো এমন হয়ে যাওয়া লাগতে পারে, নাউজুবিল্লাহ মিন যালিক, ভয় থাকতো। কিন্তু দুনিয়াতে পরীক্ষা, দুনিয়াতে আল্লাহ তাআলা সুযোগ দেবে, ঢিল দেবে, বান্দা তুমি করতে থাকো করতে থাকো, যদি স্পষ্টভাবে আল্লাহ তাআলা সাথে সাথে ধরে ফেলে তাহলে তো সব বান্দা ওই ধরার ভয়ে গোনা থেকে বাঁচবে, তাহলে তাকে যে পরীক্ষার হল দেওয়া হয়েছে পরীক্ষার হল থাকবে না। আল্লাহ তাআলা দুনিয়ার পরীক্ষার হল হিসাবে এভাবে যাদেরকে শাস্তি দেন, এদেরকে একবার কিয়ামত পর্যন্ত এদের একবার স্পষ্ট যদি জিন্দা রাখতেন তাহলে মানুষ, এটার কারণে হলো ওই পরীক্ষা তার যে অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস করতে হবে, এই পরীক্ষা তার জন্য থাকতো না। এক দ্বিতীয় হলো এই মানুষগুলোকে মানুষ ধিক্কার যেত আরো বেশি, গোনাগারকে ওই দিনই হুজুর বলতেছেন একজন বুজুর্গ মানুষ যে আসেন গত তাফসিরে, যে গোনাকে ঘৃণা করো কিন্তু গোনাগারকে ঘৃণা করো না কোনো অবস্থায়। ইসলামের শিক্ষা, গোনাকে ঘৃণা করা ফরজ, গোনাগারকে ঘৃণা করা হারাম, কারণ গোনাগার যে কোনো সময় নেককার পরেজগার হয়ে যেতে পারে, বহুত উদাহরণ আছে জীবনে অনেক সময়, যেন কোনো ব্যক্তি যতই ইবাদত করুক না কেন সে কোনো গোনাগারকে তুচ্ছ করে লাঞ্ছিত করতে পারবে না। হ্যাঁ, গোনা করলে শাস্তি দিতে হবে যদি শাস্তির ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু গোনাগার ব্যক্তিকে ঘৃণা করা যাবে না। গোনা ওই কাজে সে লিপ্ত হয়েছে এটা আমি অপছন্দ করি, এটাকে আমি পছন্দ করি, এটা খারাপ কাজ, কিন্তু ওই ব্যক্তিকে আমি ঘৃণা করি, তুচ্ছ করি, তাকে ছোট মনে করি, এটা ইসলাম অনুমতি দেয় না কোনো অবস্থায়। কারণ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী শুনেছে সব বুজুর্গদের ঘটনা আছে, জিজ্ঞেস করা হয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীকে যে আপনি বেশি দামি না অমুক ছাগলের মুখের লোমগুলো বেশি দামি, আপনার মুখের দাড়ি বেশি দামি না ছাগলের মুখের লোম বেশি দামি? উনি কি উত্তর দিয়েছেন? কাজে ভাই আমি যদি ঈমান নিয়ে মরতে পারি তাহলে এই ছাগলের মুখের পশমের চাইতে আমার দাড়ি অনেক দামি, জান্নাতে যাবে। আর যদি আল্লাহ না করুক আমি বেঈমান হয়ে মারা যাই তাহলে আমার চাইতে এই ছাগলের মুখের লোমগুলো অনেক দামি, এর কোনো আযাব হবে না, জাহান্নামে যাবে না সে। কিন্তু আমি বেঈমান হওয়ার কারণে, ঈমান ছাড়া যাওয়ার কারণে তো আমার জাহান্নামে যেতে হবে। তো যত মানুষ নেককার পরেজগার সত্যিকার, এরা কখনো গুনাহগারকে ঘৃণা করে না। তা যদি এই সমস্ত আযাবের লোকদেরকে টিকিয়ে রাখা হতো তাহলে বানর দেখলে তো আগে মারতো, এই মার, ওরা কি ওই জাতি? শুকর দেখলে মারতো, মার, এরা ওই জাতি? এরা দুনিয়ার বুকে আরো বেশি লাঞ্ছিত হইতো। লাঞ্ছিত হওয়ার কারণে যে এদেরকে লাঞ্ছনা করতো, ধিক্কার দিত, তুচ্ছ করতো, এই ব্যক্তি গুনাহগার হইতো। এই জন্য আল্লাহ তাআলা এই অন্যদেরকে বাঁচানোর জন্য এবং ওদেরকে লাঞ্ছনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই জাতিকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখেন না। যাদেরকে সামগ্রিকভাবে আযাব দেন এদেরকে কি রাখেন না? টিকে রাখেন না। তওফের জায়গায় নায়লা নামক আসেম এবং নায়লা নামক দুই যুবক যুবতী অপকর্ম করে ফেলছিল। হাজি সাহেবরা হজে গেলে চোখের হেফাজত করা চাই খুব বেশি রে ভাই, শুধু যাবই না, আল্লাহ মাফ করবে। চোখের হজ করতে গেলে, উমরা করতে গেলে যারা গেছেন তারা জানেন চোখের হেফাজত কত বেশি করতে হয়। অন্য দেশের মানুষ যুবক যুবতীরা আসে, তা তখন এক যুবক যুবতী তারা ওই জায়গা অপকর্ম করার কারণে আল্লাহ তাআলা এদেরকে পাথর বানায় ফেলছে। পাথর বানায় ফেলানোর পরে আশপাশের মানুষ যখন জানছিল অনেক দিন দেওয়া ছিল, তখন মানুষ এই পাথরটাকে থুতু ফেলতো, লাঠি দিত, ধিক্কার দিত, লাঞ্ছনা করত। তখন ওই জায়গা থেকে সেটাকে কি সরাই নেওয়া হলো। আল্লাহ তাআলা কোনো জাতিকে যখন আযাব দিয়ে বিকৃতি করে দেয় তখন এই জাতিকে আল্লাহ তাআলা জমিনের বুকে টিকিয়ে রাখেন না। টিকিয়ে রাখলে তাদের জন্য ক্ষতি, যারা থাকবে এদের জন্য ক্ষতি। আসহাবে সফতের আলোচনা আসতেছে, শনিবার আলাদা শুকর হয়ে গেছিল, বানর হয়ে গেছিল, দুনিয়ার বুকে এখন যে শুকর বানর আছে এরা না, এরা তিন দিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে বান্দাকে গুনাহ করলে আযাব দিতে পারে, এই ধরনের আযাব দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা ধর্ম হলো বড় সহনশীল, ধৈর্য, ঢিল দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে। যদি বান্দা কোনো এক সময় হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের দিকে আসে, এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মানুষ যে যতই হোক না কেন, যত বড়ই গুনাহ করুক না কেন, সে যদি বেশি লাল লাল হয়ে যায় তার এই লাল লাল হওয়া থেকে খুশি না হওয়া, সে গুনাহ থেকে বাঁচতেছে কিনা এটা দেখা দরকার, সে নেক কাজ করতেছে কিনা এটা দেখা দরকার, এটা হলো বেশি। সে গুনাহ করতেছে তারপরও তারা ধরতেছে না, মনে হয় সে ভালো মানুষ, মনে হয় তার গুনাহটা এত মারাত্মক না, নাউজুবিল্লাহ মান দেখলেন না, গুনাহ গুনাই। আল্লাহ তারা এখন ধরুক অথবা পরে ধরুক, আল্লাহ তারা ধরতেছেন না, কোনো হেকমত আছে। কারণ আল্লাহ তাআলা বান্দাকে অনেক ডিল দেয়, আল্লাহ তাআলা পারলে অনেক, আল্লাহ তাআলা করলে অনেক কিছুই পারেন। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা জাতিগতভাবে বিকৃতি করেন না, এবং আল্লাহ তাআলা ডিল দেন, সুযোগ দেন যে বান্দা শেষ মুহূর্তে সামনের আয়াতে আসবে যে বান্দা শিরক ব্যতীত আমি তোমাকে সব গুনাহ মাফ করে দিব। অতীত জাতিকে আল্লাহ তাআলা এভাবে করেছেন সামগ্রিকভাবে, সামগ্রিকভাবে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা সামগ্রিকভাবে ধ্বংস করেন না। এর থেকে আমাদের সতর্ক হওয়া দরকার যে আল্লাহ তাআলা ধ্বংস করতেছেন না, আমরা ধ্বংস হওয়ার মতো ছিলাম কিন্তু আমাদের ধ্বংস করতেছেন না। উম্মতে মুহাম্মাদি আল্লাহ রসুলের দোয়ার বরকতে শেষে বলতেছেন ওয়াকান আমরুল্লাহি মাফউলা, আল্লাহ তাআলার বিষয় যা চূড়ান্ত ভাবে হবে এটার কোনো রদ বদল হয় না। আল্লাহ তাআলা যেটা করতে চান সেটাই হয়, এটার মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মেনে সে অনুপাতে জীবন যাপন করবার তৌফিক দান করুন। প্রশ্ন আমার জানার বিষয় হলো, যদি কোনো ছেলে বা মেয়েকে তার মাহরাম মহিলারা গায়ে হলুদ দিয়ে গোসল দেয় তাহলে তা জায়েজ হবে কিনা? গায়ে হলুদ দিয়ে গোসল যদি কোনো উপকারের জন্য দেয়, শরীর চুলকানি হয়েছে ইত্যাদি কোনো কারণে যদি গায়ে হলুদ দেয় তাহলে ঠিক আছে, কিন্তু বিবাহের জন্য যে গায়ে হলুদ দেয় এটা কুসংস্কার, এটা মাহরাম মাদিক আর বোন দিক এই কুসংস্কার থেকে বাঁচতে হবে। বিবাহের জন্য গায়ে হলুদ দেওয়ার অনেকগুলো খারাপই, একটা হলো বেগানা মহিলারা দেয়, আর একটা হলো কুসংস্কার, এই কুসংস্কার থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম এরাও এদের জীবনে বিবাহ হয়েছে, বরং আমাদের চেয়ে তারা সাথে কিভাবে বিবাহ হয়েছে, এরা এভাবে হলুদ মাখামাখি কোনো অনুষ্ঠান করেন নাই। তা শুধু বেগানা মহিলা হলুদ দিতে পারবে না আর আপনজনরা দিতে পারবে এমনও না, কারণ বেগানা মহিলা হয় একটা গুনাহ, আর হলুদের এই এই রেওয়াজ চালু করা এটা আর একটা গোনা, যেটা দুইটা থেকে বাঁচতে হবে। আমি একবার একটা গাড়ি থেকে নেমে ভাড়া দিতে দেরি হয়, এজন্য আমি ওই এলাকায় একটি মসজিদে ভাড়ার পরিমাণ টাকা দান করলাম। এতে তার হক আদায় হয়েছে কিনা বুঝিয়ে বললে ভালো হয়। যদি কোনো ব্যক্তি আমার কাছে টাকা পায়, ভাড়ার টাকা তাকে আমি পাচ্ছি না, তখন এই টাকাটা কোনো গরিব মিসকিন অসহায়দেরকে দান করে দেওয়া, এই নিয়েতে যে হাসরের ময়দানে সে যখন এটার সব দেখবে, হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সে মাপের ব্যবস্থা করে দেবে, আমার কাছে আর টাকা চাবে না। যে আমার কাছে পায় তার টাকাটা যদি পরিশোধ না করতে পারি, সেটা দান করে দেওয়া উচিত, সেটা মসজিদে না। সদকা যে আছে, যাকাত ফেতরা মান্নত সদকা, এটা মসজিদ উপযুক্ত না। মসজিদ পবিত্র জায়গা, মসজিদে পরিপূর্ণ হালাল মাল দিতে হয়। আর এই আর একজনের পাওনা টাকা, এটা এতিম মিসকিনের হক, এতিম মিসকিনকে দিতে হয়, যারা যাকাত পাইতে পারে তাদের ওই পরিমাণ টাকা আপনার অন্য আবার এতিম মিসকিনকে দিয়ে দিতে হবে। আমি জানতে চাই, প্রাপ্তবয়স্ক ছেলেকে তার নিজের মা স্পর্শ বা ধরতে পারবে কিনা, আর বোনেরাও কি বোনেরাও শরীরে হাত দিতে পারবে কিনা, বিস্তারিত জানালে খুশি হব। জি, স্বাভাবিক যে অঙ্গগুলো ধরা যায়, সেই অঙ্গগুলো হাতের কবজি, হাতের কোনো থেকে নিয়ে ওজুদ জাদুর উদ্দিন, এতটুকু ঘাড়, কপাল, চেহারা, যে অঙ্গগুলো ধরলে মানুষের মধ্যে কোনো উত্তেজনার ভাব আসে না, এই সমস্ত অঙ্গগুলো মা ছেলে সবসময় কি করতে পারবে, ধরতে পারবে, ভাই বোন সবসময়ের জন্য ধরতে পারবে। আর যে অঙ্গগুলো স্বাভাবিকভাবে একে অপরে ধরলে মানুষের ভিতরে একটা কামভাব আসাটা স্বাভাবিক, এই অঙ্গগুলো কোনো অবস্থায় এই সমস্ত আপনজন না ধরা এবং ধরা যায়জও না। চিকিৎসা জরুরত অসুস্থতা তখন তো সব অনুমতি আছে। আমার জন্ম সিলেট, কিন্তু ঢাকায় বসবাস করি স্থায়ীভাবে। এখন আমি যদি সিলেটে বেড়াতে যাই, তাহলে কি কসর পড়তে হবে? কসরের কিছু নিয়ম কারণ বললে উপকৃত হব। কসর হলো দুইটা কারণে কসর রহিত হয়, দুইটা কারণে সম্পূর্ণ নামাজ পড়তে হয়। সেই দুটা কারণ, একটা হলো আমার নিজস্ব জন্মভূমি, যে জায়গায় আমার বাড়ি গাড়ি বা ভিটা বাড়ি আছে, থাকি না গ্রামের বাড়িগুলো, যে শহরে যারা আপনারা থাকেন গ্রামের বাড়ি, এই জায়গা গেলে আপনার সম্পূর্ণ পড়তে হবে। আর একটা হলো যেখানে আপনি একাধারে 15 দিন থেকেছেন, থাকার নিয়ত করেছেন বা থাকতেছেন একাধারে 15 দিন, এবং থাকার সম্পূর্ণ ব্যবস্থা আছে, ঢাকা শহরে যেমন ভাড়া থাকে বা ঢাকা শহরে দ্বিতীয় বাড়ি বানিয়েছে, এই দুইটা জায়গায় সম্পূর্ণ নামাজ পড়তে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, তাহলে আমি ই করব কখন নামাজ কসর করব? কসর হলো অর্ধেক পড়া, জোহর আসর এশা চার রাকাত জায়গা দুই রাকাত পড়া, সুন্নাত নফল না পড়লে গোনা নাই, পড়লে ভালো, বেতেরও পড়তে হবে সবসময়ের জন্য। এই দুইটা জায়গা ব্যতীত বাকি যদি আমি 78 কিলোমিটার, 80 কিলোমিটার, 2 কিলোমিটার কম, মাইল হিসাবে 48 মাইল, 48 মাইল অর্থাৎ 78 কিলোমিটার পথ যদি আমি অন্য কোথাও যাইতে চাই, বা আমি আমার গ্রামের বাড়িতে যাওয়ার নিয়ত করে যাচ্ছি, গ্রামের বাড়িতে যাওয়ার নিয়ত করে যে মাঝপথে যে সময়টুকু আমার এলাকাটুকা রাখবন্ত, গ্রাম হলে বড় গ্রাম, আর যদি ছোট ছোট গ্রাম হয় তাহলে ইউনিয়ন, যে আমার গ্রামে ঢোকার আগ পর্যন্ত যদি আমার এই জায়গা থেকে গ্রামের বাড়ি 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি হয়, তাহলে মাঝপথে যে নামাজগুলো হবে সেই নামাজগুলো আমার কসর করতে হবে। এ জায়গাও কসর না, বাড়িতে যায় কসর না, এক। দ্বিতীয় মাসলা হলো, আমি এমন জায়গায় ব্যবসায়ী কাজে যাচ্ছি যে জায়গায় আমি 15 দিন থাকবো না, আত্মীয়ের বাসায় যাচ্ছি, যেটা দূরত্ব আমার 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি হইতে হবে, তাহলে সে আত্মীয়ের বাড়িতে যদি আমি 15 দিন না থাকি, তাহলে সে জায়গাও আমার কসর করতে হবে। দুইটা কথা আমাদের থেকে স্পষ্ট হবে, সেটা হলো 78 কিলোমিটার পথ যদি আমি যাওয়ার কোথাও নিয়ত করি, তাহলে যাওয়ার পথে আমার নামাজ কসর করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, যদি আমার জন্মভূমি বা আমার আবাসস্থল না হয়ে থাকে, সে জায়গায় আমি যদি 15 দিন না থাকি, তাহলে সে জায়গায় আমার নামাজ কসর করতে হবে। বাকি মতলা আরো সামনে হলে শুরু হবে। দুই, সূর্য ওঠার কত মিনিট পরে ইশরাকের নামাজ আদায় করতে হয়? সতর্কতামূলক 12 থেকে 15 মিনিট, আর যদি খুব বেশি ব্যস্ততা থাকে তাহলে 10 মিনিটের পরে পড়া যায়। 10 মিনিট হলে সর্বনিম্ন, উপরে গেলে 15 মিনিট সতর্কতামূলক রাখা যেতে পারে। 23 মিনিটে যে একটা আমরা কথা জানি, এটা তাহকিকের কথা না, এটা আগে মানুষ বলে আসছে, কিন্তু এখন সৌর বিজ্ঞানে দেখা গেছে যে 7 থেকে 8 মিনিটও লাগে না এক একটা রেখা পার হতে। সুতরাং সতর্কতামূলক 10 মিনিট ধরলেই যথেষ্ট, আরো যদি কেউ ধরতে চায় উপরে গেলে 15 মিনিট, এর চেয়ে বেশি ধরার দরকার পড়ে না। সূর্য উদয়ের যে সময়টা আছে তার পরের থেকে নেই। তিন, এক লোক জীবনে খুব কম নামাজ আদায় করেছেন, কিন্তু মৃত্যুর আগে ওসিয়াত করেছেন যে নামাজের কাফফারা দিতে তার সন্তানের কাছে ওসিয়াত করেছেন। নামাজের কি কোনো কাফফারা আছে কি? বুঝিয়ে বললে উপকৃত হব। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে থাকে, ফরজ নামাজ সহকারে বেতের নামাজ ছয়ক্ত দিনে, ওই ব্যক্তি যদি সুস্থ অবস্থায় নামাজ পড়ার সুযোগ না পায় বা হেদায়েত বা অনুভূতি না হয়, অসুস্থ অবস্থায় যদি তার অনুভূতি আসে, তখন ওই ব্যক্তি যদি কাউকে ওসিয়াত করে যায় নামাজের, তাহলে ওই ব্যক্তির সম্পদ থাকলে ওই সম্পদের এক তৃতীয়াংশ থেকে নামাজের ফিদিয়া দেওয়া যায়, দিতে হয়। এর জন্য কয়েকটা কথা। এক নম্বর হলো, ওই ব্যক্তির নিজস্ব সম্পদ থাকতে হবে, ওই সম্পদের সম্পূর্ণটা থেকে না, এক তৃতীয়াংশ থেকে তার ওসিয়াত বাস্তবায়ন করতে হবে। যেমন 60 বছরে মারা গেছে, শেষের থেকে 5-7 বছর রিটায়ার্ডে এসে ওই সময় নামাজি হয়েছে, চাকরি জীবনে নামাজের তার দাড়ি নাই, এখন এনতেকালের সময় ওসিয়াত করে যাচ্ছে, টাকা রেখে যাচ্ছে 6 লাখ, এখন ওসিয়াত করে গেলে ওনার কাপড়া দিতে লাগে 10 লাখ, ওনার এখন 10 লাখ 6 লাখ দিয়ে কাপড়া দিতে হবে না, 1/3, 6 লাখ থেকে 1/3 2 লাখ, এই 2 লাখ দ্বারা ওনার নামাজের কাপড়া আদায় করতে হবে। কি কাপড়া? এক এক দিনের জন্য 6 অক্ত নামাজ ধরতে হয়, 5 অক্ত ফরজ, 1 অক্ত বেতের। এই 6 অক্ত নামাজ এক এক অক্তের জন্য 1 কেজি 700 গ্রাম আটার দাম। আরো সহজ হলো, সৎকাতুল ফিতরা যে পরিমাণটা আমরা দিই ঢাকা শহরে বা যে যে এলাকায় থাকে, সৎকাতুল ফিতরা হলো এক এক অক্তে নামাজের জন্য দিতে হয়। তা যদি আনুমানিক 50 টাকা ধরি, তাহলে 6 অক্তের জন্য এক এক দিনে 300 টাকা করে দিতে হবে। 300 টাকা করে দিতে হবে কাকে? দিতে হবে এটি মিসকিন অসহায় যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে দিতে হবে। এইভাবে দিলে আশা করা যায় যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই ব্যক্তিকে এই নামাজের আযাব থেকে রক্ষা করবেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজ পড়ার সুযোগ পায়নি। আর যখন হেদায়েত হবে এমন অবস্থায় আমি নামাজ পড়তে পারি, সুস্থ থাকা অবস্থায় ফিদিয়া দিলে হবে না, সুস্থ থাকার সময় ওসিয়াত করে গেলে এই ওসিয়াত গ্রহণযোগ্য না। যতক্ষণ পর্যন্ত আদায় করার সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত ওসিয়াত করাও জায়েজ নেই এবং ওই ওসিয়াত গ্রহণযোগ্যও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি দিন বুঝে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم انت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাতাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মরদ সকল আত্মীয়-স্বজনকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের মৃত আত্মীয়-স্বজনের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের অনেকের আব্বা আম্মা অন্ধকার কবরে, অনেক আত্মীয়-স্বজন অন্ধকার কবরে, এক ভাই তার আব্বা আম্মা এবং আত্মীয়-স্বজনের জন্য দোয়া চেয়েছে। ইয়া আল্লাহ তার আব্বা আম্মা সহ আমাদের সকলের আব্বা আম্মার জন্য আপনি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপ মার জন্য শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করে দে। ইয়া আল্লাহ বার্ধক্যের কষ্ট অসুস্থতার কষ্ট থেকে মুক্তি দান করে। ইয়া আল্লাহ বাপ মার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক আপনি আমাদের সকলকে দান করুন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নে। ইয়া আল্লাহ দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী, আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যায়। ইয়া আল্লাহ সবকিছু থেকে যাবে, শুধু আমার সাথে আমার নেকামল আর বদামল যাবে। ইয়া আল্লাহ আমাদের জীবনকে ইয়া আল্লাহ নেকি বা নেকি ওয়ালা আমল, ইয়া আল্লাহ নেকামল ওয়ালা জিন্দেগি করবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ জান্নাতমুখী জীবন করবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ জাহান্নাম থেকে ফিরে আসবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ আমাদের কার কিসের অভাব, কার কিসের পেরেশানি, ইয়া আল্লাহ সেই সকল প্রকার অভাব থেকে আপনি আমাদের সকলকে মুক্তি দান করে। ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ রিজিকের পেরেশানি বড় পেরেশানি, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে রিজিকের পেরেশানি থেকে মুক্তি দান করে। ইয়া আল্লাহ রিজিকের দ্বারা হালাল রিজিকের দ্বারা সচ্ছলতা লাভ করবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ ইবাদত বন্দেগী সহিভাবে করে আখিরাতের জীবনকে সুন্দর করবার তৌফিক দান করে। আল্লাহ আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ তাদের সকলের জন্য সুস্থতার ব্যবস্থা করে দে। আল্লাহ সকল প্রকার পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি দান করে, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নে। আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা স্ত্রী পুত্র সকলকে আল্লাহ শরীয়তের উপর অবিচল থাকবার তৌফিক দান করে, সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকবার শক্তি দান করে। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য দিনের সহি বুঝ এবং সঠিক হেদায়ত দান করেন। আল্লাহ কাউকে অন্ধের মতো অনুসরণ করা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। আল্লাহ দিন বুঝে দিনের উপর চলা আপনি আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ আমাদের জীবনে বরকত দান করেন। আল্লাহ আমাদের সময় বরকত দান করেন, আমাদের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আল্লাহ বিশ্বের আনাসে কানাসে যারা যেখানে যেভাবে রয়েছে সমস্ত মুসলমানের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আল্লাহ সকলের জন্য শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ সকলকে সকল প্রকার অশান্তি এবং পেরেশানি থেকে মুক্তি দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, সুস্থ শরীরে দীর্ঘ হায়াত লাভ করে বেশি বেশি নেকামল করে যেতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ বার্ধক্যে ফেলে অসুস্থতার কষ্ট দিয়ে ভোগায় ভোগায় আমাদের কাউকে মৃত্যু দিয়েন না। আল্লাহ অন্যের উপর যেন কষ্টকর না হয়, অন্যের উপর যেন বোঝা হয়ে না থাকতে হয় সেভাবে আমাদের জীবনকে আপনি আল্লাহ হায়াতে বরকত দান করেন। আল্লাহ হায়াত চাই, দীর্ঘ হায়াত চাই, কিন্তু বার্ধক্যের কষ্ট এবং অসুস্থতার কষ্ট থেকেও মুক্তি চাই। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেকামল করবার তৌফিক দান করেন। আল্লাহ ভালোকে ভালো মনে করে গ্রহণ করবার তৌফিক দান করেন, খারাপকে খারাপ বুঝে তা থেকে এড়িয়ে চলবার তৌফিক দান করেন। আল্লাহ ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যেতে পারি, জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারে সেই তৌফিক দান করি। আল্লাহ আপনি তো বড় অন্তর জানি, আপনি তো সকলের মনের খবর জানেন, কার মনে কি আশা নিয়ে আপনারা দরবারে হাত তুলেছেন। আল্লাহ সকলের মনের সমস্ত নেক আশাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ মৃত্যুর সময় যেন কল্যাণ নসিব হয়, হাসতে হাসতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين.